যে থেকেছি আহারে নীরব থেকে, দেখেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে, চেয়েছি ফিরে তোমার আলোকে, তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে, তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আধারে, আর যখনই ভেবেছি বাদ পশিমা চারপাশে তোমাকে ঘিরে, তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আধারে। যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশে, সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জল ছবি, সেই ছবিতে অন্ধ কবি আমি এক ফাত্রে ফিরি আলো সিঁড়ি, তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে সঙ্গোপনে, তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আধারে, আর যখনই ভেবেছি বাদ পশিমা চারপাশে তোমাকে ঘিরে, তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আধারে। Yeah.